চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা, নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। সময়ের ঘষালে গে শিলালিপি যায় ক্ষয়ে ক্ষয়ে, আমি একা বসে থাকি প্রেমিকের অপেক্ষা হয়ে। বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা, বাতাসে প্রবাদার আকাশে আদিম ধ্রুব তারা, কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মোরে, বাঁচতে বাঁচতে ভালো তোমারই দুহাতে গেছি মোরে। আবার এসেছি ফিরে নেভানে ভাছায়া পথ ধরে, খুঁজেছি তোমার মুখ সমস্ত উপকথা খুলে। রাজকুমারীর মায়া পৃথিবী যায়নি আজও ভুলে, নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। নীল প্রাসাদের সিঁড়ি ঢেকে রাখে ধূসর কুয়াশা, বারবার মরে গিয়ে আমাদের ফিরে ফিরে আসা। দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে, দেখেছি তোমার বাড়ি নগরের প্রতি বাঁকে বাঁকে, চেনা কি শরীর মতো আমাকে নানান নাম, নানা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার মরে যায় যারা। কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া। আমিও তাদেরই দলে বারবার।